الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء اكرام উপস্থিত সদী সমাজ আজকে কয়েকদিন যাবত বিভিন্ন প্রোগ্রামে ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার তাফসীরের আলোচনা হচ্ছে। এ পর্যন্ত সূরাতুল ফাতিহার কয়েকটা নাম, নামের অর্থ এবং তাৎপর্য বর্ণনা করা হয়েছে। আজকে সূরাতুল ফাতিহার এক নাম সূরাতুল কানস, এই নামের অর্থ, নামকরণের কারণ এবং তাৎপর্য আলোচনা হবে ইনশাআল্লাহ। কানস শব্দের অর্থ ভান্ডার, যেখানে মহামূল্যবান জিনিস একত্রিত থাকে, জমা থাকে, এমন জায়গাকে ভান্ডার বলা হয়। সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কানজ বা ভান্ডার নামে নামকরণ করলেন কেন? এটা কোন ধনের ভান্ডার হিসাবে নয়, দুনিয়ার কোন ধন সম্পদের ভান্ডার নয় সূরাতুল ফাতিহা। বরং সূরাতুল ফাতিহা হল হেদায়েতের ভান্ডার। আমাদের শুধু বুঝার ব্যাপার যে সূরাতুল ফাতিহা হেদায়েত তো আমরা বুঝি, কোরআনের সবকিছুই হেদায়েত, কিন্তু হেদায়েতের ভান্ডার কিভাবে হল সূরাতুল ফাতিহা, এটা হল আমাদের বুঝার ব্যাপার। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের অনেকের কাছেই আল্লাহ আসমানি কিতাব নাযিল করেছেন। ওই সমস্ত আসমানি কিতাবে আল্লাহ যত হেদায়েত দান করেছিলেন, সমস্ত আসমানি কিতাবের হেদায়াত একত্র করে আল্লাহ তিসপারা কোরআনে দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলেন, ওই কিতাবের হেদায়াতও আল্লাহ কোরআনে দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব নাযিল করেছিলেন, সেই কিতাবের হেদায়াতও আল্লাহ কোরআনে দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর কিতাব নাযিল করেছিলেন, সেই কিতাবের হেদায়েতও আল্লাহ তিসপারা কোরআনে দান করেছেন। তাহলে সমস্ত আসমানি কিতাবের হেদায়েত কোরআনের ভিতরে আছে, আর তিসপারা কোরআনের ভিতরে আল্লাহ বিস্তারিতভাবে যা কিছু বলেছেন সবগুলি অতি সংক্ষেপে সূরাতুল ফাতিহার ভিতরে বলে দিয়েছে। সংক্ষেপে বুঝতে পারলেন কিনা সূরাতুল ফাতিহা ভান্ডার হল কিভাবে? বলুন তো কিসের বান্দার, ধনের বান্দার না হেদায়েতের? সুরাতুল ফাতেহা হেদায়েতের বান্দার। ইনশাআল্লাহ আজকে সময় হবে না, আগামী প্রোগ্রামগুলিতে যদি আপনারা থাকেন এর মধ্যে কোন একটি প্রোগ্রামে সুরাতুল ফাতেহার এক নাম আছে উম্মুল কোরআন, সেই নামের আলোচনা যেদিন হবে সেই দিন কোরআনের তিসপাড়া কোরআনের কোন হেদায়েত সুরাতুল ফাতেহার কোন শব্দে আছে, তিসপাড়া কোরআনের কোন হেদায়েত সুরাতুল ফাতেহার কোন আয়াতে আছে, তিসপাড়া কোরআনের হেদায়েতের কোন অংশ সুরাতুল ফাতেহার কোন অংশে আছে, তা ইনশাআল্লাহ সেদিন সবিস্তারে আলোচনা হবে। আজকে শুধু আমরা মনে রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাতুল ফাতেহার যত নামকরণ করেছেন, যত নাম রেখেছেন, এর মধ্যে এক নাম হল সুরাতুল কানজ, এর অর্থ হল ভান্ডারের সুরা। কিসের ভান্ডার? ধনের ভান্ডার নয়, হেদায়েতের ভান্ডার। আমরা অনেক সময় হেদায়েত জিনিসটাও পরিষ্কারভাবে অনেকে বুঝতে পারি। হেদায়েত শব্দের আবিধানি করতে হল পথ দেখাইয়া দেওয়া, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় যে কোনো পথ দেখাইয়া দেওয়াকে হেদায়েত বলে। শুধুমাত্র দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দেওয়াকে হেদায়েত বলে, দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দেওয়াকে হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন হেদায়েতের মালিক, নবী রাসূলগণ, আলেমগণ, আসমানি কিতাবগুলি এবং সেই কিতাবের ব্যাখ্যা সম্বলিত গ্রন্থগুলি, সেগুলো হল মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দেওয়ার মাধ্যম। আল্লাহ হলেন মালিক আর বাকিগুলি হল মাধ্যম। নবীর মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখান, কোরআনের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখান। এজন্য কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহকেও হেদায়েত বলা হয়েছে, কোরআনের বিভিন্ন আয়াতে রাসূলকেও হেদায়েত বলা হয়েছে, কোরআনের বিভিন্ন আয়াতে স্বয়ং কোরআনকেও হেদায়েত বলা হয়েছে। যে আয়াতে আল্লাহকে হেদায়েত বলা হয়েছে এর অর্থ হবে হেদায়েতের মালিক, যে আয়াতে রাসূলকে এবং কোরআনকে হেদায়েত বলা হয়েছে তার অর্থ হবে হেদায়েতের মাধ্যম। রাসূল হেদায়েতের মালিক নন, কোন আলেম হেদায়েতের মালিক নন, কোরআন হেদায়েতের মালিক নয়, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন হেদায়েতের মালিক আর বাকিরা। রাসূল যদি হেদায়েতের মালিক হতেন তাহলে আপন চাচা আবুল আহাবকে জাহান্নামে যেতে দিতেন না। আবুল আহাব রাসূলের আপন চাচা, কিন্তু আবুল আহাব হেদায়েত লাভ করতে পারেন। আবুল আহাব রাসূলের এমন চাচা যে চাচা রাসূলের দুশ্মন ছিল। এইরকম রাসূলের আরেকজন আপন চাচা ছিলেন আবু তালিব, ইনি হেদায়েত গ্রহণ করেননি কিন্তু রাসূলের দুশ্মনী নয়, সারা জীবন বর রাসূলের সহায়তা করেছেন, রাসূলকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, কিন্তু হেদায়েত গ্রহণ করেন। তাই আবু তালিবের মরণকালে আল্লাহর রাসূল শেষবারের মতো আবু তালিবকে বুঝাইলেন, আপনি সারা জীবন বর আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে, সহযোগিতা করেছে, আমার পক্ষ থেকে আমার শত্রুদের মোকাবেলা করেছেন, কিন্তু হেদায়েতটা গ্রহণ করলেন না। আবু তালিব জবাব দিলেন, তোমার হেদায়েত গ্রহণ না করলে যে পরকালের জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না, এই কথাটা আমি ভালোভাবেই বুঝি, কিন্তু সমস্যা হল বুঝি বলেই যদি গ্রহণ করে তাহলে সমাজের মানুষ আমাকে পছন্দ করবে, সমাজের মানুষের কাছে আমি পছন্দসই থাকতে চাই, এজন্য আমি তোমার হেদায়েত গ্রহণ করতে চাই না, আমি সমাজের কাছে ভালো থাকি, পরকালে জাহান্নামে যেতে আমার আপত্তি নেই। রাসুলের আপন চাচা আবু তালিব যখন এই কথাটা বলে দিলেন, এই কথার মাধ্যমে আপনারা কি বুঝতে পারেন, ইনি হেদায়েত বুঝেন নাই এই জন্য গ্রহণ করেননি, সঠিকভাবেই বুঝতে পেরেছিলেন। গ্রহণ না করার কারণ শুধু দুনিয়ার স্বার্থ, শুধু দুনিয়ার স্বার্থ। আমাদের বর্তমান সমাজে যত মুসলমান জেনে শুনে যত গুনায় লিপ্ত, এইগুলি যে গুনা বুঝে না বুঝেই বেনমাজি মুসলমান বেনমাজি থাকে, নামাজ না পড়লে যে গুনা হয় বুঝে না এই জন্যই বেনমাজি থাকে, নামাজ না পড়লে গুনা হয় বুঝে শুনেই নামাজ পড়ে, সুদের কারবার করলে গুনা হয় বুঝে শুনেই সুদের কারবার ছাড়ে, ঘুষের কারবার করলে গুনা হয় বুঝে শুনেই ঘুষের কারবার ছাড়ে না, মদ খাইলে গুনা হয় বুঝে শুনেই মদ খাওয়া ছাড়ে না, জিনা বেবিচার করলে গুনা হয় বুঝে শুনেই জিনা বেবিচার ছাড়ে না। কাজেই আবু তালিবের ঘটনার থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করা দরকার। আমি যদি বুঝি এই কাজ করলে গুনা হয়, তো অবশ্যই এই গুনা আমার ছেড়ে দেওয়া দরকার, আবারও যদি শয়তান দুঃখা দিয়ে আমার দ্বারা গুনা করায়, আবারও আমি আল্লাহর কাছে কান্নাকাটি করব, তওবা করব এবং এই গুনাটা ছেড়ে দেব, আবার আল্লাহ আবারও মাফ করে দেবে। কিন্তু জেনে শুনে বুঝে শুনেই গুনার জন্য কোনো আফসুস না করা, গুনার জন্য কোনো অনুতাপ না করা, বেপরোয়াভাবে গুনা করতে থাকা, এটা মারাত্মক অপরাধ। আর গুনার জন্য লজ্জিত হইয়া গুনা সারিয়া দিয়া আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ দরজা খোলা রাখছেন, আল্লাহ সব সময় ক্ষমা করে দেবেন। আবু তালিব যখন গুনা ছাড়তে রাজি হইল না, হেদায়েত গ্রহণ করতে রাজি হইল না, তখন রাসূল মনে বড় ব্যথা পাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত করবেন? হতে পারে, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ কাকে হেদায়েত করেন? আল্লাহ বলেন, ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের কথা বুঝার পরে যারা গ্রহণ করতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েত, হেদায়েতের কথা বুঝার পরে যারা গ্রহণ করতে চায় না আবু তালিবের মতো, নবী তাদেরকে হেদায়েত করার মাধ্যম হতে পারে, আলেমগণ তাদের হেদায়েত করার মাধ্যম হতে পারে, কুরআন তাদের হেদায়েতের মাধ্যম হতে পারে, কিন্তু আল্লাহ মালিক। আল্লাহ বলেন, যারা হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চায় না আমি তাদেরকে হেদায়েত করব। এখান থেকে আমরা পরিষ্কারভাবে একটা সিদ্ধান্ত দিলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। নবীর কাজ পছন্দের মানুষকে হেদায়েত করে ফেলা, না শুধু বুঝাইয়া দেওয়া। আলেমগণেরও একই কাজ, কোরআনেরও সেই কাজ। কোন পথে চললে আপনি জান্নাতে যাবেন, কোন পথে চললে জাহান্নামে যেতে হবে সেটা বুঝাইয়া দেওয়া, এই পর্যন্ত কোরআনের কাজ, এই পর্যন্ত নবীগণের কাজ, এই পর্যন্ত রসুলগণের কাজ। আল্লাহর কাজ তোমাকে জান্নাতের পথে আল্লাহ চালাইবেন কি না চালাইবেন না, সেটা হলো আল্লাহর হাতে। আল্লাহ কাকে জান্নাতের পথে চালাইবেন, যে হেদায়েত বুঝার পরে তা গ্রহণ করতে প্রস্তুত হয় আল্লাহ তাকে জান্নাতের পথে চালাইয়া দিবেন, যে হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে রাজি হয় না আল্লাহ তাকে হেদায়েত করতে চান। এই কথাটা বুঝলে আরেকটা আয়াত বুঝা সহজ হয়ে যাবে, যে আয়াতে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হল, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। আয়াতের ব্যাখ্যা বোঝার আগে আমাদের আগের সিদ্ধান্ত মনে রাখতে হবে, আল্লাহ কাকে হেদায়ত করতে চান, বুঝার পরে যে গ্রহণ করতে চান স্মরণ রাখতে হবে। সামনের কথা বুঝবেন না তা নাই। আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, আগে বুঝতে হবে আল্লাহ কাকে হেদায়েত করতে চান। হেদায়েতের কথা বুঝার পরে যে গ্রহণ করতে চায় আল্লাহ তাকে হেদায়েত করতে চান। এবার আমরা বুঝার চেষ্টা করি, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যাটা কি? আয়াত নাজিল হওয়ার পরপরই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন না যে কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য যে আল্লাহ খুলে দেন এই খুলে দেওয়ার ব্যাখ্যাটা কি? জবাবে রাসূল বলেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য আল্লাহ খুলে দেওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন, তার অন্তরে একটা নূর। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন না, সেটা বুঝার উপায় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যেই লোকটার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে, তিনটা লক্ষণ পাওয়া যাবে, যেই লোকটার মধ্যে তিনটা নিদর্শন পাওয়া যাবে, প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। এই তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে না, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেন নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আলামত তিনটা কি কি? স্যার আজান কোটায় পুনর্দিষ্ট। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আলামত তিনটা কি কি? রাসূল বলেন প্রথম নম্বর আলামত যেই লোক অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করবে না, এক নম্বর আলামত। নাজায়েজ তরিকায় হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার চেষ্টা করবে না, হারাম সম্পদ তার সামনে দিয়া লক্ষ কোটি টাকার সম্পদ গেলেও সামান্যতম লালসা করবে না, লিপ্তা করবে না, প্রমাণ হইল আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। কোটি কোটি টাকা সুদের, লক্ষ কোটি টাকা ঘুষের, অসংখ্য অগণিত সম্পদ হারাম উপার্জনে তাকে যদি কেউ ঢাইল্যাও দিতে চায় একটা পয়সাও গ্রহণ করতে চাইবে না, প্রমাণ হইল এই লোকের অন্তর আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, সে দুনিয়াকে হারাম উপায়ে ভোগ করতে রাজি নয়। আমি আশা করি আলামত তিনটা বুঝলে আমরা প্রত্যেকে টের পাব আমাদের কার অন্তরে হেদায়েতের নূর কি পরিমাণ আছে, একজন আরেকজন একটা নাও বুঝতে পারে, আমার অন্তরের খবর আপনি নাও বুঝতে পারেন, আপনার অন্তরের খবর আমি নাও বুঝতে পারি, কিন্তু প্রত্যেকে যার যার অবস্থা বুঝতে পারবো যে আমার অন্তরে কি পরিমাণ হেদায়েতের নূর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন তার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে, এর মধ্যে এক নম্বর আলামত হল দুনিয়াটাকে হারাম উপায়ে ভোগ করার চেষ্টা করবে না। আমার মন যদি সাক্ষী দেয় আমি দুনিয়াকে হারাম উপায়ে ভোগ করার চেষ্টা করি, তাহলে আমার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই আরেকজন বলে দিতে হবে না, আমি নিজে নিজেই টের পাবো। নিজে নিজেই টের পাওয়ার কথা। মানুষ হেদায়েতের পথ থেকে বিচ্যুত হওয়ার একমাত্র কারণ দুনিয়ার লোভ। হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন মানুষ জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে যাওয়ার একমাত্র কারণ দুনিয়ার লোভ। হারাম উপায়ে যারা দুনিয়া লোভী, এরা জান্নাতের পথ ছেড়ে দিয়েছে, জাহান্নামের পথ অবলম্বন করেছে। আল্লাহর রাসূল বলেন, হারাম সম্পদ ভক্ষণ করে যার শরীরে রক্ত মাংস গঠিত হবে, জাহান্নামের আগুন তার যোগ্য ঠিকানা। আবার একজন হারাম উপায়ে দুনিয়া বুক করতে চায়, হালাল উপায়েই বুক করতে চায়, তবে যে পরিমাণ হইলে চলে এই পরিমাণে তুষ্ট নয়, আরো কিছু অতিরিক্ত হালাল উপায়ে এই দুনিয়াকে আরো কিছু বুক করতে চায়। এই লোকটা কি আগের লোকটার মতো না? বেশ কম আছে। হারাম উপায়ে দুনিয়া বুক করে না, চায়ও না, চেষ্টাও করে না, কিন্তু হালাল যে পরিমাণ আছে এর দ্বারা চলে। তবে আরো উন্নত জীবন যাপন করার জন্য আরো হালাল মাল রুজি করতে চায়। এই লোক জাহান্নামের পথের প্রতীক নয়, এই লোক জান্নাতের পথ হারাইল না, কিন্তু এই যে আরেকটু লোক তার অন্তরে বাকি রয়েছে, এই লোক যতক্ষণ পর্যন্ত তার অন্তরে বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত সে শুধু এবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হতে পারবে না। কি মনে করলেন, ওলি হওয়া বড় সহজ ব্যাপার? যত ফরজ বন্দেগি করুক, যত ওয়াজিব বন্দেগি করুক, যত নফল বন্দেগি করুক, যে পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদে চলে, তবে আরো সম্পদ চায় কেন? আরো মজায় খাওয়ার জন্য, আরো সম্পদ চায় কেন? আরো সুখে থাকার জন্য। তাহলে তোমার অন্তরটা এখনো পুরাপুরি আখেরাতমুখী হইল না, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা কিন্তু তুমি আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহর ওলি হওয়ার জন্য যত শর্ত সরাইত আছে এর মধ্যে এইটা একটা শর্ত, যে হালাল সম্পদ অতিরিক্ত বুক বিলাসের জন্য হালাল সম্পদের লিপসাও তোমার অন্তরে থাকলে ওলি হওয়া যাবে না। সেই আলোচনা আমাদের সাধারণের মধ্যে করার দরকার নাই। আমরা শুধু এতটুকু জানি, মনে রাখি যে হারাম উপার্জনের চেষ্টা যতক্ষণ পর্যন্ত আমি করব ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে আমার অন্তরে হেদায়েতের নূর নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হল সে দুনিয়াকে হারাম উপায়ে ভোগ করার চেষ্টা করবে। দুই নম্বর আলামত, সে আখেরাতমুখী হবে, দুনিয়ামুখী না হয়ে আখেরাতমুখী হবে। এই আখেরাতমুখী হওয়ার ব্যাখ্যা কি? যে সমস্ত কাজের ফল আখেরাতে সুফল পাওয়া যায় ওই সমস্ত কাজ করার জন্য সদা সর্বদা সাধ্যমতো চেষ্টা করবে। যে সমস্ত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় এসব কাজ সারা জীবন ভর করতে সচেষ্ট থাকবে। আপনারা বলেন, নামাজের সুফল কোথায়? দুনিয়াতে না আখেরাতে? রোজার সুফল দুনিয়াতে না আখেরাতে? হালাল রুজির সুফল দুনিয়াতে না আখেরাতে? সব রকমের এবাদত বন্দেগীর সুফল আসল ফলাফল আখেরাতে পাওয়া যায়। এই জন্য যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে কোন সময় এবাদত বন্দেগীতে অবহেলা করতে পারে না। এবাদত বন্দেগীতে যে অবহেলা করে না, অবহেলা করে এবাদত বন্দেগী ছেড়ে দেয় না, অলসতার কারণে নামাজ ছেড়ে দেয় না, হানাফিনার বুক বিলাসের লোভে রোজা ছেড়ে দেয় না, বরং সকল রকমের অলসতা ছেড়ে দিয়ে যেই কাজের পুরস্কার আখেরাতে পাওয়া যাবে সাধ্যমত সেই কাজ করতে থাকে। দুই নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। তিন নম্বর আলামত, সে মরণের জন্য তৈরি হবে। তৈরি না হলে মরণ হবে না, কি বলেন? তাহলে মরণের জন্য তৈরি হওয়ার দরকারটা কি? যেদিন আমার মরণ আমার তকদিরে লেখা আছে, আমি তৈরি না হলেও তো সেদিন আমার মরণ হবেই। তবে আর রেডি হওয়ার ব্যাখ্যাটা কি? দুইটা হাদিসের মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ তারা মরণের জন্য রেডি হওয়ার ব্যাখ্যা বলতে পারে। এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। আল্লাহর যে বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় না। এই কথা বলার সাথে সাথে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে তো আখেরাতে মরণের পরে, দুনিয়াতে তো আল্লাহর সাথে সাক্ষাতের কোন ব্যবস্থা আল্লাহ রাখেননি। আপনারা কি বলেন, আল্লাহর সাথে দুনিয়াতে সাক্ষাৎ হয় না আখেরাতে সাক্ষাৎ হয়? আপনি যে বললেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনার কথাই বোঝা যায় যে মরতে চায়, কারণ মরণের আগে তো সাক্ষাতের কোনো ব্যবস্থাই নেই। আল্লাহর সাথে মুমিন বান্দাদের সাক্ষাৎ হবে মরণের পরে, তাই আপনি যদি বললেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়, আপনার কথাই পরিষ্কার হয়ে গেল যে মরতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। ঘটনা কি এইরকম? আয়েশা জিজ্ঞাসা করেন নবীকে, নবী বলেন আয়েশা তুমি আমার কথার ব্যাখ্যা বুঝতে পারো, যে মরতে চায় তুমি যেইভাবে বলেছ সেইভাবে নয়, তাহলে কোনভাবে? রাসূল বলেন মানুষের মরণ দুই রকম, একরকম মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তা তার জাহান্নামের ঠিকানা দেখাইয়া তার জান বের করে, জাহান্নামের ঠিকানা দেখাইয়া বলে যে তুমি সারা জীবনে এই জিনিসটা রুজি করেছ, উপার্জন করেছ, সারা জীবনের কার্যকলাপের দ্বারা তুমি এই জাহান্নামটা কামাই করেছ, তোমার কামাই করা জাহান্নামে তোমাকে নিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে। স্মরণ রাখেন, প্রত্যেকটা মানুষের মরণকালে হয়তো ফিরিস্তা জাহান্নাম দেখাইয়া বলবে যে তোমার কামাই করা জাহান্নাম, তোমার কামাই করা জাহান্নামে তোমাকে নেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠাইছেন। আর না হয় জান্নাত দেখাইয়া ফিরিস্তা বলবেন এই জান্নাত তুমি কামাই করেছ, তোমার কামাই করা জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠাইছেন। এই দুই রকমের মরণ ছাড়া মানুষের তৃতীয় রকমের কোন মরণ নাই। সমস্ত মানুষের মরণ দুই রকম, হয়তো জাহান্নাম দেখে দেখে মরতে হবে, আর না হয় জান্নাত দেখে দেখে মরণ হবে। একদল মানুষ, এদেরকে ফিরিস্তা যখন জাহান্নাম দেখাইয়া বলেন তুমি এই জাহান্নাম কামাই করেছ, আল্লাহ পাঠাইছেন তোমাকে তোমার কামাই করা জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য, তখন ওই লোকটা কিছুতেই আর মরতে রাজি হয় না, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে রাজি নন। আর যে সমস্ত লোকদের আজরাইল ফিরিস্তা জান্নাত দেখাইয়া বলবেন যে তুমি সারা জীবনে কার্যকলাপের দ্বারা এই জান্নাত উপার্জন করেছ, আল্লাহ আমাদের পাঠাইছেন তোমাদের তোমার উপার্জিত জান্নাতের পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, ফিরিস্তার মুখের এই কথা শুনে আর জান্নাত দেখে নিজের বিবি বাচ্চার মায়া ভুলে যাবে, বাড়িঘরের মায়া ভুলে যাবে, ধন সম্পদের মায়া ভুলে যাবে। যখন জান্নাত দেখতে পাবে এবং ফিরিস্তার মুখে ওই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর শিশু সংবাদ পাবে, দুনিয়ার সব কিছুর মায়া ভুলে আগ্রহী হয়ে যাবে যে আমাকে যেন তাড়াতাড়ি নিয়ে যায়। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাৎ পাইতে চায়, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। দ্বিতীয় লোকটার মতো মরণ হওয়ার জন্য সারা জীবনের টার্গেট হবে যাদের, যে আমার মরণটা যেন এইভাবে হয়, ফিরিস্তা যেন আমাকে জান্নাত দেখাইয়া জান্নাতের সুসংবাদ দিয়া যেন আমার জান বাই করে, এইটা সারা জীবনের টার্গেট বানাইয়া সারা জীবনের সাধনা বানাইয়া যারা জীবন পরিচালনা করে, প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে হেদায়েতের নূর দান করলেন না বোঝা যাবে কতটা আলামতে। এক নম্বর দুনিয়া লুবি হবে না, দুই নম্বর আখেরাতমুখী হবে, তিন নম্বর জান্নাতের শুভ সংবাদ পাইয়া মরণ হওয়ার জন্য সর্বদা চেষ্টা চালাবে, জান্নাতের সুসংবাদ পাইয়া মরণ হওয়ার জন্য সব সময় সদা সর্বদা সচেষ্ট থাকবে। রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। আশা করি এই আলোচনার দ্বারা আপনারা হেদায়েত জিনিসটার মর্মটা বুঝতে পারছেন। এইটার নাম হলো হেদায়েতের মর্ম। মানুষ দুনিয়া লুবি হবে না, হারাম উপায়ে দুনিয়াকে ভোগ করার চেষ্টা করবে। মানুষ সারা জীবন ভর আখেরাতে পুরস্কার পাওয়ার মতো আমলগুলি সাধ্য মতো করতে থাকবে এবং তার সারা জীবনের সাধনা হবে জান্নাতি অবস্থায় যেন আমার মরণ হয়, জান্নাতি অবস্থায় যেন আমার মরণ হয়। এই তিনটা জিনিস যার মধ্যে আছে তার মধ্যে হেদায়েতের নূর আছে, তার অন্তরে আল্লাহ নূর দান করেছেন, এই জিনিসটার নাম হেদায়েত। হেদায়েত হেদায়েত আমরা সবসময় শুনি বলি, কুরআন আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছে, ইঞ্জিল আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছে, তাওরাত আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন আল্লাহ হেদায়েতের জন্য, সমস্ত আসমানি কিতাব নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে আসতেই থাকবেন মানুষের হেদায়েতের জন্য। জিনিসটা কি? জিনিসটা একটা নূর যা আল্লাহ তার অন্তরে দান করেন, দান করলে সে হারাম উপায়ে দুনিয়া বুক করার লালসা ছেড়ে দেয়, সে পরকালীন পুরস্কার পাওয়ার আমলে লিপ্ত হইয়া যায়, সে জান্নাতি অবস্থায় মরণ হওয়ার জন্য তার জীবনের টার্গেট বানায়াল। এই জিনিসটার নাম হইল হেদায়েত। সর্বযুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সর্বযুগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, যত নবী রাসূলগণের কাছে যত আসমানি কিতাব নাযিল করেছেন, সমস্ত নবীর মধ্যে, সমস্ত নবী পাঠানোর পিছনে, সমস্ত আসমানি কিতাব নাযিল করার পিছনে একটা মাত্রই ব্যাপার ছিল, মানুষের হেদায়েত। তাই সমস্ত নবী রাসূলগণের কাছে যেই হেদায়েত ছিল আল্লাহ মুহাম্মাদুর রাসূলের কাছে সেই হেদায়েত দিয়েছেন, সমস্ত আসমানি কিতাবে যেই হেদায়েত ছিল আল্লাহ কোরআন শরীফ 30 পারা কোরআনে সেই হেদায়েত দান করেছেন, আর 30 পারা কোরআনে যত কথা আছে সবগুলি অতি সংক্ষেপে আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এই জন্য তার নাম রেখেছেন সূরাতুল কনস, ভান্ডারের সূরা। এবার বলুন তো কিসের ভান্ডার? হেদায়েত। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমরা যেভাবে জীবন যাপন করো সেভাবে তোমাদের মরণ হবে, যেভাবে তোমাদের মরণ হয় সেভাবে তোমাদের হাসর। অর্থাৎ আখেরাত মুখী হইয়া যদি জীবন যাপন করো, আখেরাত মুখী হইয়া মরণ হবে, আখেরাত মুখী মরণ যদি হয় আখেরাতে তোমার ঠিকানা জান্নাতে হবে। দুনিয়ামুখী হইয়া যদি জীবন যাপন করো, আমার কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ামুখী কোন লোকটা যে হারাম উপায়ে দুনিয়া বুক করে, যে হারাম উপায়ে, সেই লোকটা আখেরাত মুখী না দুনিয়ামুখী? দুনিয়ামুখী হইয়া যদি জীবন যাপন করো, দুনিয়ামুখী অবস্থায় তোমার মরণ হবে, তোমার ঠিকানা জান্নাতে হবে না, তোমার ঠিকানা জাহান্নামে হবে। এরপরও যদি আমরা হারাম উপায়ে দুনিয়া বুক করার লালসা ছাড়ি না, তাহলে আমাদের মধ্যে আর আবু তালিবের মধ্যে ডিফারেন্স কি হবে? আবু তালিবে কি বুঝার কোন ত্রুটি ছিল? কম বুঝত নাকি? পরিষ্কার ভাষায় বলেছিল, মুহাম্মদ বাতিদা তোমার হেদায়েত গ্রহণ না করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, এই কথা না বুঝার অভাব ত্রুটি নেই আমার, আমি মুটেও ভুল বুঝি নাই, আমি পরিষ্কার বুঝতে পেরেছি তোমার হেদায়েত গ্রহণ না করে মরলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, কিন্তু গ্রহণ করলে আমার সমাজের বন্ধুরা আমার বন্ধু থাকবে, যারে নিয়ে সমাজে চলাফেরা করি তারা আমাকে দুর্নাম করবে, আমার নামে দীক্ষাট, দুনিয়ার সমাজে আমার সুনাম বজায় থাকুক, পরকালের জাহান্নামকেই গ্রহণ করে। আবু তালিব হেদায়েত গ্রহণ করল না, না বুঝার কারণে, না দুনিয়াতে সুনাম, দুনিয়ার লোভের কারণে। আমাদের চরিত্র যদি তাই হয়, বর্তমান সমাজের অনেক মুসলমানের বুঝার অভাব নেই, অনেকে অনেক সময় এমন প্রশ্ন আমাদের করে যেই প্রশ্নের দ্বারা বোঝা যায় আমার চেয়ে সে বেশি বুঝে, কিন্তু গিয়া বাস্তব ক্ষেত্রে দেখা যায় হারাম রুজির শেষ নাই, হারাম খাওয়ার শেষ নাই, হারাম চালচলনের শেষ নাই। তাহলে এতগুলি বুঝে আবার এতগুলি আলাপ আলোচনাও করে এই এত বড় হারামওয়ালা কেন, এটাও দুনিয়ার সুনামের জন্য, আমি কম পণ্ডিত না, আমি কম জানি না, আমি কম বুঝি না, এই কথাগুলি বুঝানোর জন্য আলেমদের কাছে গিয়া আলাপ সালাপ করে। নিজে জানে না তা নয়, নিজে খুব ভালো জানে কিন্তু তার অন্তরে হেদায়েতের নূর নাই, এতগুলি জানা সত্ত্বেও এতগুলি বোঝা সত্ত্বেও হারাম পথে জীবনযাপন ছাড়ে না, প্রমাণ তার অন্তরে হেদায়েতের নূর নাই। কাজেই জানা আর বোঝা এক জিনিস, আর হেদায়েত পাওয়া আরেক জিনিস। কখন পাওয়া যাবে? বুঝলে যখন মানার জন্য তৈরি হবে তখন পাওয়া যাবে। বাংলাদেশে একদিন একটা বন্ড পীর, বন্ড পীর তো বুঝে নিয়ে আসবে না, বন্ড পীর কেমন হয়, নামাজ নাই, রোজা নাই, এবাদত নাই, বন্দেগি নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পুশিদা নাই, সরা নাই, শরীয়ত নাই, গাঁজা আর মদ আর সাধু আর সারিন্দা আর মাজার এইগুলি নিয়েই থাকে। আমারে জিজ্ঞাসা করে কোরআনের তফসির যে করো, কোরআনের কোন সুরাত মিম নাই আর কোন সুরা কোন সুরায় বা নাই বলতে পারবা? ওইলে বোঝা গেল কোন সুরাত মিম নাই তাও সে জানে, কোন সুরাত বা নাই তাও সে জানে। আমি বললাম বলতে পারলে কি হবে, বলতে পারলে প্রমাণ হবে আমার কাছে যে তুমি সত্যই কোরআন কোরআন তফসির করার যোগ্য। ফালতু কথা, কোন সুরাত মিম নাই আর কোন সুরাত বা নাই এটা তফসিরের যোগ্যতার জন্য কোনো দরকার হই নাই। আমি বললাম দেখো কোরআন শরীফের সুরায় এখলাসের মধ্যে বা নাই আর সুরায় কাউসারের মধ্যে মিম নাই, আমার জবাব কি হইল? কয় হ্যাঁ হইল। তাহলে জানার অভাব আছে তার? কেমন জানা জানছে দেখেন, কোন সুরাত বা নাই তাও জানছে, কোন সুরাত মিম নাই তাও জানছে, নমাজও নাই, রোজাও নাই, ফর্দাও নাই, ফসিদাও নাই, জানা কোন কাজে লাগলো? বর্তমান সমাজে আমাদের অনেক মুসলমানের দশা এরকম, জানার কোন অভাব নাই, অভাব শুধু মানার। জানার নাম হেদায়েত নয়, মানার নাম হেদায়েত। কথা বুঝতে পারলেন? জানার নাম হেদায়েত না মানার নাম? আবু তালিবের জানার অভাব ছিল না মানার অভাব ছিল? এরপরে আমি সেই বন্ড ভীরকে বললাম যে এখন আমি একটা কথা জিজ্ঞেস করি, কয় আপনাদের সাথে কি আমরা পারবো? যার সাথে পারবা না তার ইন্টারভিউ নিয়ে লাগে না? কয় মাফ করবেন, আমি কই না আমি তোমার ইন্টারভিউ নেব না, আমি তোমার উপকারের জন্য একটা কথা জিজ্ঞেস করবো। কথা হইলে বলে তোমার উপকারের জন্য একটা কথা জিজ্ঞেস করবো, তোমার সাথে আমার কোন জ্ঞানের কম্পিটিশন নয়। কথা হইলে বলে আমি বললাম কত কত কাজে উজু ভাঙ্গে? কইরে তো জানে, বায়ু গেলে উজু ভাঙ্গে কিনা জানে না, রক্ত বের হলে উজু ভাঙ্গে কিনা জানে না, বিবিরে হাতের দ্বারা সইলে উজু ভাঙ্গে কিনা জানে না, কোরআনের কোন সুরাত মিম নাই আর কোন সুরাত বানাই তা জানে, জানে কোনটা জানে না কোনটা, যেটা না জানলে জাহান্নামে ওইটা জানে না, আর যেটা জানলেও জাহান্নামে তো না, না জানলেও জাহান্নামে ওইটা জানে। আসবার জন্য নয়, বর্তমান সমাজের মুসলমানদের রুচি এরকম, বর্তমান সমাজের অনেক মুসলমানের রুচি এটা, যেটা জানলেও কোনো লাভ নাই, না জানলেও কোনো ক্ষতি নাই, দুনিয়া আলেমদার কাছে গিয়ে পণ্ডিতি দেখায় ঘাটাঘাটি করে, আর যেইগুলি জানলে নাজাত পাবে, না জানলে জাহান্নামে যেতে হবে, এইটা জানার মতো কৌতূহল অনেক কম মুসলমানের মধ্যে পাওয়া যায়। পাণ্ডিত্যের জন্য বিদ্যা শিক্ষা করতে নাই, নাজাতের জন্য বিদ্যা শিক্ষা করা যায়। পণ্ডিতির জন্য শিখবো এলিম না নাজাতের জন্য? নাজাতের জন্য এলিম শিখলে জানার সাথে সাথে মানা থাকে। এই হইল হেদায়েতের মর্মকথা। সমস্ত আসমানি কিতাবে আল্লাহ যত হেদায়েত দান করেছিলেন সম্পূর্ণ হেদায়েত সমষ্টিগতভাবে আল্লাহ তিসপারা কোরআনের ভিতরে দান করেছেন। আর 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যত হেদায়ত দান করেছেন সবগুলি সংক্ষিপ্ত আকারে সূরাতুল ফাতিহার ভিতরে দান করেছেন। এবার সূরা ফাতিহা কি হইল? ভান্ডার হইল। কিসের ভান্ডার? এই হইল হেদায়তের ভান্ডার। হেদায়ত যদি বুঝি না, হেদায়তের ভান্ডার বুঝবো? এই জন্য আগে হেদায়ত আলোচনা হলো। হেদায়ত কি? ইসলাম সম্পর্কে সহি শুদ্ধ ভাবে যা জানা যায় তা মানার নাম হেদায়ত। এইটা যেন মানুষ আল্লাহর বান্দারা যেন মানার সুযোগ পায়, তার ব্যবস্থা দিয়ে আল্লাহ লক্ষাধিক নবী রসুল পাঠাইছেন, শতাধিক আসমানি কিতাব নাযিল করেছেন। পাকিস্তানের এক সময়ের চিফ জাস্টিস শরিয়া আদালতে বর্তমান দুনিয়ার টপ লেভেলের উলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফতিগণের মধ্যে একজন মুফতি আল্লামা তকি উসমানি দামাত বারকাত কিতাবে লিখেছেন, একটা মানুষ নামাজ বন্দেগি করে, যখন তার শরীরের কোন অংশ থেকে রক্ত বের হয়, তো হানাফি মজাব মতে শরীরের কোন অংশ থেকে রক্ত বের হলে উদু ভেঙে যায়। ওই বন্ড ফিরে জানে নাই বলে আমাদের প্রশ্ন করেছিল যে বা জানে না, হানাফি মজাব মতে মানুষের শরীর থেকে রক্ত বের হইয়া গড়াইয়া পড়লে উদু ভেঙে যায়। সাফি মজাব মতে রক্ত বের হলে উদু ভাঙে না, যখন রক্ত বের হয়ে গড়াইয়া পড়ে তখন বলে এই মশলা আমি ইমাম সাফির কাছ থেকে গ্রহণ করব। আর যখন বিবিকে স্টাচ করে বিবির শৈলেই কিন্তু হানাফি মজাম মতে উদু ভাঙে না, কিন্তু সাফি মজাম মতো স্বামী যদি হাতের দ্বারা বিবির হাতে সোয় উদু ভাঙে না। বিবির শৈলে কয় এই মশলা আমি হানাফি মজাব থেকে নেব, আর রক্ত বেরিলে কয় সেই মশলা আমি সাফি মজাব থেকে নেব। যেই লোকে রক্ত বেরিলে কয় এই মশলা আবু হানিফারে মানি না সাফিরে মানি, আর বিবির শৈলে কয় এই মশলা সাফিরে মানি না আবু হানিফারে মানি, এই লোকটা সত্য সত্যই ধর্ম পালন করে না মন পূজা করে? কোন হানাফি মজাব মতে যে রক্ত উলু ভাঙে এটা কি ভুল? সাফি মজাব মতে যে বিবি শৈলে উলু ভাঙে এটা কি ভুল? এটাও বল না সেটাও বল না, দুই শুদ্ধ জিনিস নিল। মন পূজারি হইল কিভাবে? বলে তুমি মতলব, তুমি মতলব বাস, তুমি শরীয়তের ধারণা, তুমি শরীয়ত যেভাবে পালন করলে তোমার মতলব রক্ষা হয় সেই পথ তালাশ করো। সে শরীয়ত পালনকারী নয়, সে মন পূজারী। এই জন্য যেই ডাক্তারের প্রেসক্রিপশন নিবেন একমাত্র সেই ডাক্তারের নির্ধারিত ঔষধ পান করতে হবে। একটা লোকে যদি সকালবেলায় এক ডাক্তারের ওষুধ খায়, দুপুরের বেলা আরেক ডাক্তারের ওষুধ খায়, বিকাল বেলা আরেক ডাক্তারের ওষুধ খায়, আর রাত্রেবেলা আরেক ডাক্তারের ওষুধ খায়, রোগ সারবে না রোগীর 12টা বাজবে? ঠিক তেমনি ভাবে একজন একদিন হানাফি মজাব পালন করে, আরেকদিন সাফি মজাব পালন করে, আরেকদিন মালিকি মজাব পালন করে, আরেকদিন হাম্বলি মজাব পালন করে, তার ইমান আমলেরও 12টা বাজবে। চিকিৎসার বেলায় যেমন এক ডাক্তারের প্রেসক্রিপশন মতো ঔষধ ব্যবহার করতে হয়, ঠিক তেমনি ভাবে শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণের বেলায় এক ইমামের মাজহাব অনুসরণ করতে হয়। ওই লোকের রক্ত বাড়িলে উলু ভাঙে কিনা তাও জানে না, বিবি রেসইলে উলু ভাঙে কিনা তাও জানে না। আমার কথা বুঝে থাকতে বলুন তো, আমাদের মজাব হানাফি মজাব মতো বিবি রেসইলে উলু ভাঙে? ভাঙে না। সাফি মজাব মতো রক্ত বাড়িলেও তো ভাঙে? ভাঙে না। আপনারা এখন কি করবেন? সুবিধাবাদী পথ নিবেন, রক্ত বাড়িলেই বলবেন সাফি মজাব গেলাম, বিবিরে শৈলে শৈলেই বলবেন হারাফি মজাব আইলাম। এটার নাম ধর্ম পালন না মন পূজা। এই মন পূজার দ্বারা আল্লাহর কাছে জব দেওয়া যাবে না। তো সে এইগুলি না জানলেও কোরআন শরীফের কোন সুরায় মিম নাই আর কোন সুরায় বা নাই সেটা জানে। এটা কি হেদায়তের জন্য না পণ্ডিতির জন্য? পণ্ডিতির জন্য। এইরকম চরিত্র আমাদের না হওয়া উচিত। যাই কিছু শিখবো অপরের কাছে নিজের পণ্ডিতি দেখাইবার জন্য নয়, ইসলাম সম্পর্কে যাই কিছু শিখব, শরীয়ত সম্পর্কে যাই কিছু শিখব, কোরআন হাদিস সম্পর্কে যাই কিছু শিখব, এটা আমল করার জন্য, পালন করার জন্য শিখব, এইটার নাম হইল হেদায়েত। অনেক কিছু শিখলাম, আমল করলাম না, পালন করলাম না, আমার কাছে বিদ্যা আছে, বুদ্ধি আছে, এলিম আছে, পাণ্ডিত্য আছে, হেদায়েত নাই। কি আছে কি নাই? বিদ্যা আছে, হেদায়েত নাই। আবু তালিবের মতো হয়ে গেলাম। কার মতো হয়ে গেলাম? আবু তালিবের মতো। জানে কিন্তু মানে না। সারা জীবনের যত শিক্ষা, সারা জীবনের যত ওয়াজ, সারা জীবনের যত নসিহত, জানার সাথে সাথে মানার জন্য এই জিনিসটার নাম হইল হেদায়েত। সমস্ত আসমানি কিতাব আল্লাহ এই হেদায়েতের জন্য নাযিল করেছেন, সমস্ত নবী রসুল আল্লাহ এই হেদায়েতের জন্য পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ এই হেদায়েতের জন্য পাঠাইতেই থাকবেন, পাঠাইতেই থাকবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কোরআন কিভাবে সমস্ত পূর্ববর্তী হেদায়েতের ভাণ্ডার হইল, আর সুরাতুল ফাতিহা কিভাবে কোরআনের ভাণ্ডার হইল, এর একটা উদাহরণ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার শেষের দিকে এক আয়াতে বলেন, ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون الله বলেন আমি সমস্ত আসমানি কিতাবে একটা সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছি, দাউদ আলাইহিস সালামের কাছে নাযিলকৃত তাওরাতেও আমার একটা সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছি, মুসা আলাইহিস সালামের কাছে নাযিলকৃত তাওরাতেও, ঈসা আলাইহিস সালামের কাছে নাযিলকৃত ইনজিলেও, আরো যত নবীর কাছে যত আসমানি কিতাব নাযিল করেছি সমস্ত আসমানি কিতাবে একটা সুস্পষ্ট ঘোষণা দিয়েছি। ঘোষণাটা কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জান্নাতের অধিকারী হবে নেক আমলওয়ালারা। মনে রাখা দরকার, সমস্ত আসমানি কিতাবে আল্লাহ একটা ঘোষণা দিয়েছে, এমনকি লওহে মাহফুজে পর্যন্ত আল্লাহ বলেন আমি লিপিবদ্ধ করে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিক্রি, আমি সমস্ত আসমানি কিতাবে উল্লেখ করে দিয়েছি, আবার লওহে মাহফুজে আমি লিপিবদ্ধ করে দিয়েছি কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, বদ আমল ছেড়ে দিয়ে নেক আমলে অভ্যস্ত হবে যারা, তাদের তারা হবে জান্নাতের অধিকারী। কি বুঝলেন, বদ আমলের ফল জান্নাত না নেক আমলের ফল জান্নাত? বদ আমলের ফল জাহান্নাম, নেক আমলের ফল জান্নাত। কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হইলে বদ আমল ছাড়ো, জান্নাত পাইতে হইলে নেক আমল কর, এটাই সকল হেদায়েতের সারম, সমস্ত হেদায়েতের সার মূল। জাহান্নাম থেকে বাঁচতে হইলে গুনার কাজ ছাড়ো, জান্নাতে যাইতে হইলে সওয়াবের কাজ করো, এটাই সকল হেদায়েতের মূল। আল্লাহ বলেন এই কথাটা আমি লোহে মাহফুজে লিপিবদ্ধ করে দিয়েছি, এই কথাটা জাবুর কিতাবে উল্লেখ করে দিয়েছি, এই কথাটা তাওরাত কিতাবে উল্লেখ করে দিয়েছি, এই কথাটা ইঞ্জিল কিতাবে উল্লেখ করে দিয়েছি, এই কথাটা সমস্ত আসমানি কিতাবে বলে দিয়েছি, জাহান্নাম থেকে বাঁচার পথ গুনার কাজ ছেড়ে দেওয়া, জান্নাত লাভের পথ নেক আমলওয়ালা হইয়া যাওয়া। সমস্ত আসমানি কিতাবের হেদায়েতের মূল ভাইলেন, ভাইলেন সমস্ত আসমানি কিতাবের হেদায়েতের মূল। সাথে সাথে আল্লাহ বলেন ইন্না ফি হাযা লাবালাগাল লিকাউমিন আবিদিন, কিন্তু এই কোরআনে সবগুলি হেদায়েত একত্র করে দিয়েছে। পূর্ববর্তী আসমানি যত কিতাব নাযিল করেছি সমস্ত আসমানি কিতাবে হেদায়েতের যত কথা বলে দিয়েছি সবগুলি কথা আমি আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছি। তাহলে কোরআন হইল সমস্ত আসমানি কিতাবের ভাণ্ডার, আর তিস পারা কোরআনে যত কথা আল্লাহ বলেছেন হেদায়েতের সবগুলি সংক্ষিপ্ত আকারে সুরাতুল ফাতিহার ভিতরে ঢুকাই দিয়েছেন। তাহলে সুরাতুল ফাতিহা হইল তিস পারা কোরআনের ভাণ্ডার, সমস্ত আসমানি কিতাবের হেদায়েতের ভান্ডার হল তিসপারা কোরআন, আর তিসপারা কোরআনের হেদায়েতের ভান্ডার হল সূরাতুল ফাতিহা। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো ত্রিশ পারা কোরআন। ত্রিশ পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসুলের লক্ষ লক্ষ হাদিস। রাসুলের হাদিসগুলির ব্যাখ্যা হলো চার ইমামের চার মজহাব। চার ইমামের চার মজহাব কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, না কোরআন হাদিসের ব্যাখ্যা। ওইদিন এক উদাহরণ বলেছি, আরেকটা উদাহরণ আজকে, একটা উদাহরণ বলেছি। হাদিস রসুলের হাদিস, এক হাদিসে আছে সিনায় হাত বাঁধার কথা নামাজ, আর এক হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা নামাজ। নামাজে হাত বাঁধার হাদিস একরকম হইল না দুই রকম হইল? দুই হাদিস একসাথে পালন করা যাবে? তাহলে এখন একটা ফদ বাইর করতে হবে পালন করা। হাদিস যেন সবটা আমল করা যায় এর জন্য একটা পথ বের করতে হবে। এই কোরআন হাদিসে যেখানে আমল করার পথ বাকি থাকে না, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোন পথ বাইর করা হয়, ওই পথটাকেই মজহাব বলা হয়। মজহাব শব্দের অর্থই পথ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এলে পথ বাইর করছেন কি? তিনি বলেন সিনায় হাত বাঁধার হাদিস আমল করবে মেয়ে লোকেরা, নাভির নিচে হাত বাঁধার হাদিস আমল করবে পুরুষেরা। আগে তো কোন ফদ ছিল না দুই হাদিস একসাথে আমল করার, আবু হানিফার ব্যাখ্যা মত ফদ বাড়িয়েছে কিনা? ফতের নাম ওই মজহাব। এই জন্য হানাফি মজহাবে মেয়ে লোকেরা এখানে হাত বাঁধবে, পুরুষেরা এখানে হাত বাঁধবে। কোন হাদিসটা বাদ গেল? দুনো হাদিস আমল হইল। হাদিস হাদিস শিখকেই হাদিস আমল করতে পারলাম না মজহাবে গিয়ে হাদিস আমল করতে পারলাম? হাদিস শিখে হাদিস আমল করা যায় না মজহাব ছাড়া। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো ত্রিশ পারা কোরআন। ত্রিশ পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসুলের লক্ষ লক্ষ হাদিস, আর রাসুলের সমস্ত হাদিসের ব্যাখ্যা হলো চার ইমামের চার মজহাব। রাসুলের সমস্ত হাদিসের ব্যাখ্যা চার ইমামের চার মজহাব। তাহলে চার ইমামের চার মজহাবে যত লক্ষ কোটি মাসালা মাসাইল আছে সবগুলি রাসুলের হাদিস থেকে বের করা হয়েছে। রাসুলের হাদিসে যত কথা আছে সবগুলি ত্রিশ পারা কোরআন থেকে বের হয়েছে। ত্রিশ পারা কোরআন থেকে যত কথা বের হয়েছে সবগুলি সূরাতুল ফাতিহার ভিতরে আছে। এবার বলেন তো সূরা ফাতিহা কি হইল? কিসের বান্দা? হেদায়েতের। অন্যান্য আসমানি কিতাবের হেদায়েত সমষ্টিগতভাবে সূরা ফাতিহার ভিতরে আছে, এই হিসেবে সূরা ফাতিহা হেদায়েতের বান্দার। ত্রিশ পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিস, চার ইমামের চার মজহাবের সমস্ত বিশ্লেষণ, সবগুলির সারমর্ম সূরায়ে ফাতিহার ভিতরে আছে, সেই হিসাবেও সূরায়ে ফাতিহা হেদায়েতের ভান্ডার। এর আরেকটা উদাহরণ আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম সূরায়ে রহমান। সূরায়ে রহমানের শুরুতে বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আপনারা একটু বুঝে শুনে বলবেন, না বুঝলে না বলবেন। কোরআন শিক্ষা দিলেন আগে আর মানুষ বানাইলেন পরে? না, মানুষ বানাইলেন আগে, কোরআন শিখাইলেন তারপরে। মানুষ বানাইলেন আগে আর কোরআন শিখাইলেন তার পরে। তাহলে কথার সিরিয়ালটা পাল্টাইলেন কেন? দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, এভাবে বললেন কেন? সিরিয়াল ঠিক থাকতো যদি বলতেন আর রহমান ও খালাকাল ইনসানা আল্লামাহুল কোরআন, আল্লাহ দয়া করে মানুষ সৃষ্টি করার পর তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, এভাবে বললে তো সিরিয়ালটা ঠিক থাকতো। সিরিয়াল পাল্টাইলেন কেন? কথা প্রশ্নটা বুঝলেন কিনা? মুফাসসিরিন কেরাম প্রশ্নের জবাবে লেখেন এই সিরিয়াল পাল্টাই আল্লাহ এটাই বুঝাইতে চাইছে যে কোরআন শিক্ষার সোয়া, কোরআন শিক্ষার পরশ কোরআন শিক্ষার স্পর্শ, কোরআন কোরআনের হেদায়ত যার অন্তরে টাচ করে না সেই লোক আদমের সন্তান হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। তাহলে কোন আদম সন্তান মানুষ হওয়ার জন্য তার অন্তরে কোরআন শিক্ষার আলো লাগতে হবে। কোরআনের হেদায়তের আলো যদি অন্তরে লাগে তাইলে তুমি মানুষ, কোরআনের হেদায়তের আলো যদি তোমার অন্তরে লাগে না তুমি মানুষ হতে পারো না। এই কথা বুঝাবার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে তারে কোরআন শিক্ষা দিয়েছি বলেন না, বলেন কোরআন শিক্ষা দিয়ে আদম সন্তানকে মানুষে রূপান্তরিত করেছি। আবার প্রশ্ন জাগে, কোরআন কোন নবীর কাছে নাজিল হইল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ঈসা নবীর কাছে তো কোরআন নাজিল হয়নি, ঈসা নবী নিজেও মানুষ ছিলেন কিনা, তার অনুসারীরাও মানুষ ছিল কিনা? কিভাবে মানুষ গড়ার শিক্ষা কোরআন শেষ নবীর কাছে নাজিল হইল? ঈসা নবীর কাছে তো কোরআন নাজিলই হয়নি, মুসা নবীর কাছে তো কোরআন নাজিলই হয়নি, ইব্রাহিম নবীর কাছে তো কোরআন নাজিলই হয়নি, নূহ নবীর কাছে তো কোরআন নাজিলই হয়নি, আদম নবীর কাছে তো কোরআন নাজিলই হয়নি। তাই তারা মানুষ ছিলেন কিনা, তাদের অনুসারীরা মানুষ ছিল কিনা, এই ব্যাখ্যায় তো বোঝা যায় তারা কেউ মানুষ নয়। মুফাসসিরিন কেরাম জবাবে লেখেন, সমস্ত নবী রসুলগণ মানুষ ছিলেন, তাদের অনুসারীরাও মানুষ ছিল। কিভাবে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ যে কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন এই কোরআনের ভিতরে ওই সমস্ত আসমানি কিতাবের শিক্ষা আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। ওই সমস্ত নবীর কাছে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন এর ভিতরে যত শিক্ষা ছিল সবগুলি কোরআনের এক একটা অংশ মাত্র ছিল। কোরআনের হেদায়তের একটা অংশ ছিল তাওরাত কিতাবে, কোরআনের হেদায়তের একটা অংশ ছিল জাবুর কিতাবে, কোরআনের হেদায়তের একটা অংশ ছিল ইঞ্জিল কিতাবে, কোরআনের হেদায়তের একটা অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নাজিলকৃত খণ্ড খণ্ড আসমানি কিতাবে। কাজেই ওই সমস্ত আসমানি কিতাবের হেদায়ত কোরআন বহির্ভূত কিছুই নয়, বরং সবগুলি হেদায়ত কোরআনের হেদায়তের এক একটা অংশ মাত্র। সুতরাং তাওরাতের হেদায়ত ও কোরআনের হেদায়ত, ইঞ্জিলের হেদায়ত ও কোরআনেরই হেদায়ত, জাবুরের হেদায়ত ও কোরআনেরই হেদায়ত। তাই